السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের এই প্রসঙ্গ, বান্দাকে আল্লাহ ভালোবাসার নিদর্শনাবলী। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন সেই বান্দার মধ্যে এমন কিছু নিদর্শন আছে কি যা দেখে বোঝা যেতে পারে যে এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন? এমন নিদর্শন অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধকরণ এবং তা অর্জন করার জন্য প্রয়াসী হওয়ার বিবরণ আজকের দর্শ রিয়াজুস সালেহিনের, যে কিভাবে আমরা সেই নিদর্শন বা সেই আলামত নিজেদের মধ্যে আনয়ন করব আল্লাহ তাআলার ভালোবাসা প্রমাণের জন্য। মহান আল্লাহ বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তার মানে যদি কেউ বলে আমি আল্লাহকে ভালোবাসি, তার কি করা উচিত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা উচিত। আমরা বলতে পারি যে ব্যক্তি তার জীবনে, তার আখলাকে, আচরণে, ব্যবহারে, আদানে প্রদানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। যে ব্যক্তি আল্লাহ রাসুলের আনুগত্যের তৌফিক লাভ করেছে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে ব্যক্তি চায় যে সে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসবে, তার উচিত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, সুন্নাতের পাবন্দি হওয়া, সুন্নাতের পাবন্দ হওয়া, সুন্নাতের পাবন্দি করা, সুন্নাহ যা বলছে সেই অনুযায়ী আমল করা, এই হল ভালোবাসার একটা নিদর্শন। সেই সাথে কি হবে? আল্লাহ তাআলা ভালোবাসবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার গুনাহ তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহু গাফুরুর রহিম, আর মহান আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। আরেক জায়গায় তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। হে ঈমানদাররা, তোমরা যদি নিজেদের ধর্ম থেকে ফিরে যাও, মুরতাদ হয়ে যাও, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায় আনয়ন করবেন, এমন এক জাতিকে আনয়ন করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন আর যারা তাকে ভালোবাসবে। তেমন এমন এক জাতি আল্লাহ চান যে জাতি আল্লাহকে ভালোবাসে, এবং যে জাতিকে মহান আল্লাহ ভালোবাসেন তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল, মুমিনদের প্রতি, মুসলমানদের প্রতি কোমল। আজিল্লাতিন আলাল মুমিনিন ইজ্জাতিন আলাল কাফিরিন, আর অবিশ্বাসী কাফেরদের প্রতি কঠোর। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা আমানু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম, তারা কাফেরদের প্রতি কঠোর এবং আপোষে দয়াশীল, দয়াবান, স্নেহশীল, মুমিনদের প্রতি স্নেহশীল, এরা কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আর তারা কোন নিন্দুকের নিন্দা কে ভয় করে না। যালিকা ফযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এ হলো আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করে থাকেন। আল্লাহু ওয়াসিউন আলিম, বস্তুত আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময়। এখানে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবে তাদের নিদর্শন কি? এখানে এই আয়াতে তারা হলো যে আপোষে তারা কি হবে? স্নেহশীল হবে, আপোষে কোমল হবে, আর কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং আল্লাহর ব্যাপারে, আল্লাহর দিনের ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এ একটা নিদর্শন, ভালোবাসার নিদর্শন, যে আল্লাহ তাকে ভালোবাসেন অথবা যে আল্লাহকে ভালোবাসে। এবারে চলুন হাদিস থেকে আমরা কি নিদর্শন পেতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন। কি হাদিস এটা? হাদিসে কুদসি, একে বলা হয় হাদিসে কুদসি, যার কথা হল আল্লাহর পক্ষ থেকে কিন্তু ভাষা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যার কথা ও ভাষা সবই আল্লাহ, সেটাকে কি বলা হয়? ওয়াহিয়ে মাতলু কোরআন। কিন্তু যেটা কথা আল্লাহ কিন্তু ভাষা আল্লাহর নবী, সেটাকে বলা হয় হাদিসে কুদসি, যেটা বলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে বলেন যে আল্লাহ বলেছেন, জিবিল এসে বলেন আল্লাহ বলেছেন, সেটা যে হাদিসে কুদসি। কি সেটা? মান আতা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, যে ব্যক্তি আমার বন্ধুর বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে আমি তার প্রতি যুদ্ধ ঘোষণা করব। যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, যে ব্যক্তি আমার অলিকে অপছন্দ করবে, আমার অলিকে ঘৃণা করবে, আমার অলির বিরোধিতা করবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। জিজ্ঞেস করবেন অলি কারা? অলি মানে সেই নয় যার মাজার আছে। যেমন আমাকে এক ভাই জিজ্ঞেস করলেন, হুজুর সৌদি আরবে কি কোনো অলি নেই? কেন, কি হলো? ওদিকে একটা মাজার দেখছি না, তার মানে তারা মনে করে যার মাজার আছে সেই অলি। ল্যাংটা পীর, সেও তার মাজার হলে অলি। ঘোড়া পশু, সে মারা গেছে তার উপরে মাজার হয়েছে অলি। এমনকি চেহেল গাজি মানে শিয়াল গাজির মাজারও হচ্ছে শিয়াল ও রহমতুল্লাহ আলাইহে অলি। এগুলো হচ্ছে কাল্পনিক মানুষের বানানো অলি, কিন্তু আসলে অলিকে, প্রকৃত অলিকে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, আল্লাহর অলিদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে এবং আল্লাহকে ভয় করে চলে, তারাই আল্লাহর অলি। যে যত বড় মুমিন এবং যার যত বেশি তাকওয়া আছে, সে তত বড় আল্লাহ অলি। সুতরাং আল্লাহর অলি এ নয় যে যার মাজার আছে, যার প্রসিদ্ধি আছে, এমন আল্লাহর অলি বহু আছেন যারা গোপন থাকতে চান। যেমন ওয়াজ তাহের কথা আপনারা আগে শুনেছেন যে তিনি গোপন থাকতে চেয়েছেন এবং গোপন থাকলেন, আজীবন কেউ খোঁজ পেল না তিনি কোথায় আছেন। আল্লাহর অলিরা যারা প্রকৃত অলি তারা প্রসিদ্ধি চান না। সুতরাং প্রসিদ্ধি আছে, মাজার আছে, সেই অলি তা না। সুতরাং আল্লাহর অলি, আল্লাহর অলি কে তা আমরা নাও চিনতে পারি, আমাদের নাও চিনতে পারি যে আল্লাহর অলি কে। যে ব্যক্তি চিনবে যে আল্লাহর অলি, তা সত্ত্বেও দেখবে যে হ্যাঁ এ সুন্নার পাবন, সুন্নাহকে মেনে চলে, সে হচ্ছে আল্লাহর অলি। এর মধ্যে তাকওয়া আছে, পরহেজগারী আছে, সে হচ্ছে আল্লাহর অলি। কিন্তু তা সত্ত্বেও তার বিরোধিতা যে করে, তার ওই দিনদারির জন্য কেউ ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তারপরে শুনুন আল্লাহ তাআলার অলির, আল্লাহর অলির কি নিদর্শন হতে পারে। বলছেন আল্লাহ বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফরযতু আলাইহি, আমার বান্দা যে সমস্ত জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করে, তার মধ্যে আমার নিকট প্রিয়তম জিনিস হল তা যা আমি তার উপরে ফরজ করেছি। তার মানে যে সমস্ত আমল দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা হয়, সেই আমলের মধ্যে সব থেকে বেশি প্রিয়তম আমল আল্লাহর কাছে কি? জানি আল্লাহর হুকুম নির্দেশ, যেটা পালন করা যে জরুরি আবশ্যক, সেই হুকুম পালন করা এমন আমল যে আমল দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তার মানে ফরজ পালন তো করতেই হবে, আল্লাহ তাআলা এই ফরজ আমলকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। বুঝে গেল কি যে আল্লাহর অলি ফরজ পালন করবে, তাই না? ফরজ তো পালন করবেই, ফরজ তো পালন করবে, বরং নকল করবে এবং বহু বহু হালাল জিনিস বর্জন করবে। নফল তো আদায় করবে এবং মাকরুহ এবং বহু হালাল জিনিসও অনেক সময় বর্জন করে থাকবে, সমস্ত সন্দেহ থেকে দূরে থাকবে। এ হচ্ছে আল্লাহ অলি, পরহেজগারী তার মধ্যে থাকবে। পরহেজগার মানেই হচ্ছে কি? সতর্কতা, সাবধানতা অবলম্বন করা, সাবধান হওয়া, সতর্ক হওয়া। আপনি এই যে বিশাল একটা কাপড় গায়ে দিয়ে আছেন, যদি আপনি কোনো কাঁটা গুড়ের মাছ দিয়ে যান, তখন কাপড়টা কিভাবে সাবধানে নিয়ে যাবেন? এই যে সতর্কতা, সাবধানতা, এগুলো তাকওয়া, একে বলা হয় তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কিভাবে হবে? গুনাহ থেকে বেঁচে আল্লাহর ভয় হবে এবং আনুগত্য করে আল্লাহর ভয় হবে। আল্লাহর ভয় হলেই মানুষ গুনাহ থেকে বাঁচবে এবং আল্লাহর আনুগত্য করবে। মানুষ যখন পিচ্ছিল্য পথে চলে, কাদা পথে চলে, তখন কি করে? পাটা চিপে চিপে চলে, তাই না? এই সাবধানতা, এই হচ্ছে তাকওয়া। নিজেকে বাঁচিয়ে চলে, সতর্ক হয়ে চলে, সাবধানী হয়ে চলে। এই হল দেখবেন আপনি চাষিরা যখন জমিতে আলু খোঁড়ে, পেঁয়াজ খোঁড়ে, কিংবা কিভাবে যাতে করে কেটে না যায়, খুব সতর্কতার সাথে এইভাবে কাপড় বাঁচিয়ে চলা, কোদাল বাঁচিয়ে মাটি খোঁড়া, এই হচ্ছে মানুষ আমল যখন করবে দুনিয়ার বুকে চলতে, তার বহু রকমের সুবিধা অসুবিধা আসবে, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে চলবে। এই হল তাকওয়া। সুতরাং আল্লাহর ফরজ আদায় করা আল্লাহ ওলির গুণ, আর সেটা ভালোবাসার নিদর্শন। আল্লাহর ওলিকে বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে নফল ইবাদতের মাধ্যমে। ফরজ তো পালন করবেই, নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, এমন লাভ করতে করতে আমি পরিশেষে তাকে কি করি? ভালোবাসতে শুরু করি। নফল করলেই আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন। ফরজ নামাজ পড়ে, কিন্তু নফলও পড়ে। বিশেষ করে নফল বলতে সুন্নত নয়, এটা না, নফল মানে ফরজ ছাড়া যেটাই সেটাই হলো নফল। সুন্নতে মুআক্কাদা, সুন্নত আম, নফল মুস্তাহাব, সবকিছু আছে এতে। তাহাজ্জুদ নামাজ নফল, তাহাজ্জুদের নামাজ পড়ে, বাকি অন্য সময় তাসবিহের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, এইভাবে যে নামাজগুলো আছে নফল অতিরিক্ত সময় দিয়ে থাকে, নফল নামাজ পড়ে, যত পড়বে রোজা নফল আছে, রোজা রাখবে, নফল হজ করা আছে, নফল যাকাত এবং দান করা আছে। নফল জিনিস করতে করতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করলে পরে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন। তারপর ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি, তারপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার ওই কান হয়ে যাই যার দ্বারা সে শোনে। এই যে হুজুর, তাহলে আল্লাহ তো মানুষ হয়ে যান, তাই নাকি? আমি বলছি আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে, না তা না, বরং আমি তার সেই কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। তার মানে সে সেই জিনিস শোনে যে জিনিস শুনতে আমি পছন্দ করি, যে শোনাটা আমি পছন্দ করি, যে জিনিস আমি পছন্দ করি সে কেবল সেই জিনিসটা শোনে, আর যে জিনিসটা আমি পছন্দ করি না, আমি সেটাকে হারাম করেছি, সেই জিনিস সে শোনে না। যেমন কোরআন শোনে, আল্লাহর কথা শোনে, আল্লাহর জিকির শোনে, কিন্তু গান বাজনা শোনে না, অশ্লীল কথা শোনে না, হারাম কথা শোনে না। গান বাজনা যেহেতু হারাম করা হয়েছে, হারাম করা হয়েছে, আর তার কান হলে পরে আল্লাহ তাআলা আর সেই মানুষ, সেই বান্দা ওই কান দিয়ে এইসব জিনিস শুনলে কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন নেই। বোঝা গেল কি? আল্লাহ বলছেন যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি তার আমি ওই কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে, তার ওই চোখ হয়ে যায় যার দ্বারা সে দর্শন করে দেখে, আমি তার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধারণ করে, আমি তার পা হয়ে যায়। দেখছেন, পা হয়ে যায় চালাকে পা হয় না, আর সেই পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে, তার মানে যেদিকে গেলে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেদিকে যে পথে যাওয়া আল্লাহ পছন্দ করেন সে সেই পথে চলে, যে জিনিস ধরা আল্লাহ পছন্দ করেন সেই জিনিস ধরে, এবং যে জিনিস ধরা আল্লাহ পছন্দ করেন না সেই জিনিস ধরে না, যে জিনিস দেখা আল্লাহ পছন্দ করেন সেই জিনিস সে দেখে, আর যে জিনিস দেখা আল্লাহ পছন্দ করেন না সে তা দর্শন করে না। এ হলো আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন। ওয়াইন সাআলানি তা আফায়েত, এমন বান্দা যখন সে আমার কাছে চায় তাকে আমি তাকে রান্না বসে রাখবো, কারণ আমি যার চোখ হয়ে যায়, আমি যার হাত হয়ে যায়, পা হয়ে তার কথা শুনবো না? সে যখন আমার কাছে চায় আমি তাকে দান করি, আসে যখন আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দান করি। এ হলো আল্লাহ তাআলা ভালোবাসার নিদর্শন। এমন বান্দা যে বান্দা নকল করতে করতে, নকল আমল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ তাআলা তার শোনার কান হয়ে যায়, দেখার চোখ হয়ে যান, আর ধরার হাত হয়ে যান, চলার পা হয়ে যান, তার মানে কি? আমার সন্তুষ্টির মোতাবেক, মানে আল্লাহর সন্তুষ্টির মোতাবেক সে শোনে, দেখে, ধরে ও চলে। এই হল এই হাদিসের অর্থ। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর ভালোবাসা নিদর্শন হল এই যে আমরা সেই কথা শুনব যাতে আল্লাহ সন্তুষ্ট, সেই জিনিস দেখব যাতে আল্লাহ সন্তুষ্ট, সেই জিনিস ধরব যাতে আল্লাহ সন্তুষ্ট, সেই পথে চলব যাতে আল্লাহ সন্তুষ্ট। তাকওয়া, তাকওয়াই হল আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইজা আহাব্বাল্লাহু তাআলা আল আবদা, আর একটা নিদর্শন ভালোবাসা। আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন, না দা জিবরিল, তখন জিবরিলকে ডেকে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন সুতরাং তুমি ভালোবাসো। পৃথিবীর বুকে কোন মানুষকে আল্লাহ ভালোবাসলে জিবরিলকে ডেকে আল্লাহ বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি অতএব তুমি ভালোবাসো। ফাইউহিব্বুহু জিবরিল, জিবরিল আলাইহিসসালাম তাকে ভালোবাসতে শুরু করেন। ফাইউনাদি ফি আহলিস সামা, জিবরিল আলাইহিসসালাম আকাশে আহ্বান করে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, ফাইহিব্বু, তোমরা সবাই ওকে ভালোবাসো। আকাশে ফেরেশতাদেরকে জিবরিল বলেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন অতএব তোমরাও তাকে ভালোবাসো। ইউহিব্বুহু আহলুস সামা, সুতরাং আসমানবাসী ফেরেশতারা সেই ব্যক্তিকে ভালোবাসতে লাগেন। অতঃপর পৃথিবীতে তাকে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করে দেওয়া হয়, মানুষের মনে সে গ্রহণযোগ্য হয়, মানুষের মনে তার স্থান হয়ে যায়, মানুষের মনে ভালোবাসার বাসা বেঁধে নেয়। কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মুসলিমের এক বর্ণনায় আছে, ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিলকে ডাকেন, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহবিবহু, আমি অমককে ভালোবাসি সুতরাং তুমি তাকে ভালোবাসো। ফাইউহিব্বুহু জিবরিল, জিবরিল তাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা, তারপর জিবরিল আসমানে আহ্বান করেন, ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহবিবহু, শোনো তোমরা অমক বান্দাকে আল্লাহ ভালোবাসেন সুতরাং তোমরা তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, সুতরাং আহলুস আসমানবাসী তাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদি, তারপরে তার পৃথিবীতে গ্রহণযোগ্যতা করে দেওয়া হয়। ওয়াইদা আবগাদা আবদান দা জিবরিল, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ঘৃণা করেন, ভালোবাসার উল্টো ঘৃণা করেন, দা জিবরিল, তখন জিবরিলকে ডেকে বলেন, ফায়াকুলু ইন্নী উবগিদু ফুলানান ফাআবগিদহু, আমি অমক বান্দাকে ঘৃণা করি সুতরাং তুমিও ঘৃণা করো। ফা ইউবগিদুহু জিবরিল, জিবরিল আলাইহিসসালাম তাকে ঘৃণা করতে লাগেন। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, তারপরে ঘোষণা দেন, আকাশে ঘোষণা দেন, হে আকাশবাসীরা, হে ফেরেশতারা, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ফাআবগিদহু, আল্লাহ তাআলা অমক বান্দাকে ঘৃণা করেন সুতরাং তোমরাও ঘৃণা করো। ফা ইউবগিদুহু আহলুস সামা, সুতরাং সমস্ত আসমানবাসী তাকে ঘৃণা করতে শুরু করেন। সুম্মা তুদাউ লাহুল বাগদা ফিল আরদ, তারপরে পৃথিবীর বুকে তার ঘৃণা ছড়িয়ে দেওয়া হয় এবং তার অগ্রহণযোগ্যতা বিদ্বেষ বাড়িয়ে দেওয়া হয়। এ হল আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন, যে মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তাকে ভালোবাসবে, মানুষের মনে তার স্থান থাকবে। আরেকটি হাদিস আয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা'থা রাজুলান আলা সারিয়া ফাকানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, বলছেন যে এক সাহাবি একটি মুজাহিদ দলের আমির করে জেহাদে পাড়ালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবিকে এক জেহাদের আমির করে পাড়ালেন। তিনি তখন যখন নামাজ ইমামতি করতেন তখনই প্রত্যেক রাকাতে সূরা পড়ার পর কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস দিয়ে কেরাত শেষ করতেন। এটা সূরা পড়তেন, আবার পরে কি করতেন? কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ বাদশা, কুল হু আল্লাহু আহাদ না কুল হু আল্লাহু আহাদ? কুল অনেকে লিখে এবং বলে কুল হু আল্লাহু আহাদ, কিন্তু না, ভুল, কুল হু আল্লাহু নাই, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এমনকি দেখেন ফেসবুকেও লিখছে কুল হু আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আল্লাহ শব্দ, হুয়া আল্লাহ শব্দ, আল্লাহ আল্লাহ শব্দ, কিন্তু অনেকে ভুল লিখে। সুতরাং সেই সাহাবি যখন এই কিরাত পেস করতেন, প্রত্যেক রাকাতে কুল আল্লাহ করতেন, মুজাহিদগণ সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবী সাল্লামের খিদমতে বিষয়টি আলোচনা করলেন যে এটা তো নিয়ম না, এই নীতির বাইরে উনি সুরা পড়লি যথেষ্ট, কিন্তু তারপরে আবার কুল হল্লাহাত করছেন করেছেন, এটা কি ব্যাপার? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকাল সালুহু লিআইয়ে সাইন ইসমাদাল, ওকে জিজ্ঞেস করো কেন এটা করেছে, কেন কুল হল্লাহাত বারবার পড়েছে। সুতরাং ফাসালু ফাকাল লিআন্নাহা সিফাতুর রহমান ফানা উহিব্বু আন আকরা বিহা, যখন লোকেরা তাকে জিজ্ঞেস করে তুমি এরকম কেন করেছ, তখন সাহাবি বললেন যেহেতু এই সূরাটিতে পরম করুণাময় আল্লাহর গুণাবলী রয়েছে। কোন সূরা? সূরা ইখলাস। দেখছেন ইখলাস, ইখলাস মানে কি? বিশুদ্ধতা, খাঁটি। আল্লাহ তাআলা এমন গুণাবলী রয়েছে যা বললে পরে আল্লাহ তাআলার সম্পর্কে সম্যক জ্ঞান লাভ হয়, সম্যক মারিফত লাভ হয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদ মানে আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অভাব মুক্ত, স্বয়ং সম্পূর্ণ, তিনি স্বয়ং সম্পূর্ণ অভাব মুক্ত। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি, তার মানে তার পিতা নেই এবং তার সন্তান নেই, পিতাও নেই সন্তানও নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার কোন সমকক্ষ নেই, তার কোন বিকল্প নেই, তার মতো কেউ নেই, তার কোন শরীক নেই। এই যে কথাগুলো আমি খুব ভালোবাসি, আল্লাহ তাআলা সম্পর্কে একটা সম্যক জ্ঞান, এই গুণ থাকা ফলে এই গুণাবলী ও এই সূরাতে উল্লেখ হওয়ার ফলে আমি বারবার এই সূরাটিকে পড়তে পছন্দ করি, তার মানে আল্লাহ ভালোবাসায় এই সূরাটি আমি পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আখবিরুহু আন্নাল্লাহ তাআলা ইউহিব্বু, তোমরা ওকে খবর দিয়ে দাও যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর গুণাবলী বারবার পড়ে যখন আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ করলেন এই সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বিনিময়ে, যে আল্লাহ আমাকে ভালোবাসেন। যে যাকে ভালোবাসে তার গুণাবলী সে চর্চা করবেই, তার গুণাবলী চর্চা তো করবেই। সুতরাং সাহাবি আল্লাহকে খুব ভালোবাসতেন, তার জন্যই আল্লাহ তাআলার গুণাবলী চর্চা করার জন্য প্রায় সূরা প্রত্যেক রাকাতে সূরা মিলাতেন, অন্য সূরা পরে এই সূরা মিলাতেন। এবং তার কারণ স্বরূপ বললে আমি আল্লাহকে ভালোবাসি বা এই সূরাকে ভালোবাসি এই জন্য যে আল্লাহ গুণাবলী এতে বর্ণিত হয়েছে, তার বিনিময়ে কি হল, আল্লাহ তাআলা তাকে ভালোবাসা দিলেন এবং ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। এভাবে বহু নিদর্শন আছে, যে নিদর্শন দেখার ফলে জানা যায় যে এই লোকটিকে আল্লাহ ভালোবাসেন অথবা এই লোকটি আল্লাহকে ভালোবাসে। আমরা শুধুমাত্র সুন্নাহ পাবন্দি দেখে, সুন্নাহ অনুসারে অনুসরণ দেখে যে লোকটা সুন্নাহ অনুসরণ কিনা, আমরা এটা দেখব না যে লোকটা আগুনে ঢুকছে অথচ পুড়ছে না, হাওয়াতে উঠতে পারছে, পানির উপরে চলছে, পানির উপরে চলতে পারে, সুতরাং কত বড় বুজুর্গ, কত বড় বলি, না না না না, এটা নিদর্শন না। যদি কেউ পানির উপরে চলতে পারে, আগুনে ঢুকেও না পুড়ে কিংবা হাওয়াতে উঠতে পারে, তাহলে তাকে আল্লাহর ওলি বলে মেনে নেওয়া ঠিক না। আল্লাহর ওলি বলে মানতে গেলে আমাদের কষ্টি পাথর কি হওয়া উচিত, যে সে সুন্নাহ অনুসারী কিনা। যদি কেউ সুন্নাহ অনুসারী না হয়, যদি কেউ ফরজ তরক করে, যদি কেউ বলে যে না আমাদের জন্য এসব আর ফরজ নেই, আমাদের নামাজ রোজা ফরজ নেই, যে সুন্নাহ অনুসরণ করে না, সুন্নাহ অনুযায়ী মত রাখে না, সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখে না, সুন্নাহ অনুযায়ী চুল রাখে না, সুন্নাহ অনুযায়ী লিবাস পরে না, তার কি বলবো, যে এই লোককে আল্লাহ ভালোবাসেন না, অথবা এই লোক আল্লাহকে ভালোবাসে না, সে আল্লাহ ওলি হতে পারে না। আল্লাহর ওলি যে হবে, যে যাকে ভালোবাসবে সে তার সন্তুষ্টি মোতাবেক, হ্যাঁ, তার সে যা পছন্দ করে সেই মোতাবেক, তুমি আল্লাহ নাফরমানি করছো, যদি নাফরমানি করা হয় বলো আমি তাকে ভালোবাসি, এই ভালোবাসা তোমার জন্য মিথ্যা। ফাইনাল মহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, যে ভালোবাসে সে তার ভালোবাসা লোকের জন্য কি হয়, অনুসারী হয়, অনুগামী হয়, সে যা বলে তার মন মত চলে। আর মন মতো না চললে ভালোবাসা টেকে না। মন মতো ভালোবাসা টেকার নিয়ম হচ্ছে মনে আর হরমোনের মিল, তাই না? দেখবেন আপনার সঙ্গে আমার মিল হয়েছে কেন, আপনার মনের সাথে আপনার মতের সাথে আমার মত মিলছে। যদি আপনার মতের সাথে আপনার মনের সাথে আপনার হরমোনের সাথে আমার হরমোন আমার মন না মিলে তাহলে আপনার সঙ্গে আমার ভালোবাসা থাকবে না। এক ব্যক্তি এক ব্যক্তিকে ভালোবাসত, হঠাৎ করে সে ভালোবাসা ছিন্ন হয়ে গেল, কি ব্যাপার ভাই তুমি, হ্যাঁ এত বন্ধুত্ব ছিল কিভাবে? ওর ভাই তোমার মন আমার মন থেকে বহু দূরে সরে গেছে। আমি যাকে ভালোবাসি তুমি বাসছ না, আমি যাকে ঘৃণা করি তুমি তাকে ঘৃণা করছ না, আমি যাকে ঘৃণা করছি তোমার আমার যে শত্রু সে তোমার বন্ধু হয়ে যাচ্ছে। আর তার মানে কি যে তোমার মনের সাথে আমার মিল নেই, আর এই জন্য তোমার সাথে আমার বন্ধুত্ব কি হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যাকে ভালোবাসেন তার মন মতো চললেই আপনি বুঝবো যে আপনি তাকে ভালোবাসেন। তার বিরোধিতা করলে কোনদিন আপনি বলছেন আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসলে পরে আল্লাহর নবীর কথা মতো চলতে হবে। আল্লাহর নবীর কথা মতো না চলে শুধু মুখে গজল আওড়ালে হবে না, মুখে কবিতা পড়লে হবে না যে আল্লাহর নবী, কিংবা মুখে শুধু ইয়া নবী সালাম আলাইকা দরুদ পড়লে হবে না। কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা মতো চলতে হবে, আল্লাহর নবীর সুন্নাহকে জিন্দা করতে হবে, তবেই বুঝবো যে হ্যাঁ আপনি প্রকৃতপক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার অধিকারী এবং আল্লাহর ভালোবাসার অধিকারী। আল্লাহ যদি বিরোধিতা করেন, আল্লাহ রাসূলের বিরোধিতা করেন, শরীয়তের বিরোধিতা করেন, তাহলে নিশ্চয়ই আপনার ভালোবাসা এই যে দাবি হচ্ছে মিথ্যা, মিথ্যা। আপনি তাকে ভালো যাকে ভালোবাসেন তার কথা মতো চলুন, তার মন মতো চলুন, এটাই হচ্ছে ভালোবাসার মহাপরীক্ষা। ভালোবাসার পরীক্ষা এই নয় যে আপনি তার গুণগান করবেন। আপনি তার যেমন একটা উদাহরণ আমি দিয়ে থাকি বারবার, একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করে নিয়ে আসে, বিবাহ করে নিয়ে আসে, দিয়ে আসার পর সেই মহিলা স্বামীকে পছন্দ করে, খুব ভালোবাসে এবং পাড়া প্রতিবেশী মেয়েদের কাছে খুব বলে স্বামী আমার জান গো, স্বামী আমার প্রাণ, অনেক জায়গাতে স্বামীর নামে গজল গান গীতে এইসব করে থাকে। কিন্তু বাড়িতে যখন ফেরে স্বামী যখন বলে বিছানাটা করো বিছানাটা ঝাড়ো, বলে আমি পারবো না, বলে আমার মাথা যন্ত্রণা করছে একবার টিপে দাও, বলে আমি তো পারবো না, বলতো রান্নাটা করো, বলে আমি পারবো না, আমি তো এই জন্য বিয়ে করিনি, কিন্তু আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, গান প্রাণ দিয়ে ভালোবাসি, তোমার নামে গজল গেয়ে ভাই গান গেয়ে ভাই পঞ্চমুখে তোমার প্রশংসা করে বেড়ায়। আর যখন কোনো আদেশ করে তখন সে বলে আমি পারবো না। তাহলে আসলে কি সেই মহিলা তার স্বামীকে ভালোবাসে, না সেই স্বামী ওই মহিলাকে স্ত্রীকে ভালোবাসবে, নাকি তাকে এবং তার মাকে তালাক দিয়ে ঘরে রেখে আসবে? নিশ্চয়ই ভালোবাসবে না। ভালোবাসার বিনিময়ে কি চায়? ভালোবাসার চাই, কিন্তু ভালোবাসা হলো কি যে যেমন ইমান, ভালোবাসা হলো ইমানের মতো অন্তরে বিশ্বাস। ভালোবাসা বীজ থাকতে হবে অন্তরে, মুখে বহির প্রকাশ, মুখে স্বীকার, আপনি মুখে প্রকাশ করুন যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি করতে হবে, প্রশংসা করতে হবে, আর্যা করার করতে হবে, বাস যথেষ্ট যথেষ্ট নয়, বাস্তবে রূপায়ণ করতে হবে। আর বাস্তবে রূপায়ণ কি? যাকে আমি ভালোবাসি সে যা হুকুম করছে, যাকে আমি ভালোবাসি সে যা পছন্দ করছে আমি পছন্দ করব এবং আমি তার হুকুম অনুযায়ী চলবো, তবেই আমার ভালোবাসা খাঁটি ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, তাই না? স্ত্রী স্বামীকে ভালোবাসে, সে বেচারি করলা খেতে ভালোবাসে না আর ও করলা রান্না করে খায়, সে বেচারি আলু খেতে ভালোবাসে না আলু, সে বেচারি তেল বেশি ভালোবাসে না এ তেল, সে বেশি ঝাল খেতে ভালোবাসে ঝাল দিয়ে তরকারি রান্না করে, সে বেশি লবণ খাইতে পছন্দ করে না বেশি ঝাল লবণ দিয়ে তরকারি রান্না করে, তাই না? বাদশাহ আপনার বাড়িতে মেহমান এলে মেহমান যেমন পছন্দ করে সেরকম তরকারি রান্না করবেন, না আপনি নিজে যেমন পছন্দ করেন সেরকম তরকারি রান্না করবেন? মেহমানের মন রক্ষা করার জন্য, যাকে আপনি ভালোবাসেন তার মন রক্ষা করার জন্য সে যা পছন্দ করে আপনি তাই করবেন, তাই না? হ্যাঁ, অনেক জায়গাতে যায় যেখানে যেখানে গেলে পরে হুজুর খুব তাজিম করে, তাজিম করার সাথে সাথে যখন বলে হুজুর আপনাকে কি খাওয়াবো, ঠিক বাঙালি খাবার খাওয়ায়, অথচ সৌদি আরবে বহু রকমের খাবার পাওয়া যায়, কিন্তু কি খাবার খাওয়ায়? বাঙালি খাবার, খাস খাবার, কখনো পুঁইশাক রান্না করে, হ্যাঁ রুয়ের মাথা দিয়ে পুঁইশাক রান্না করে, কখনো কদু রান্না করে, লাউ রান্না করে, কেন? যেহেতু বুঝেন যে হুজুর এটা পছন্দ করেন, যে বা যে যাকে ভালোবাসবে তার মন অনুযায়ী, তার মন অনুযায়ী কাজ করতে হবে। এটাই হচ্ছে ভালোবাসার নীতি, ভালোবাসার নিয়ম। মোট কথা, ভালোবাসার নিদর্শন হল যে আপনি যাকে ভালোবাসেন তার মন মতো চলবেন, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। সন্তুষ্ট করলেই তো জানতে হবে যে আপনি তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহ আল্লাহর রসূলকে সঠিকভাবে ভালোবাসতে পারি, তাদের আনুগত্য করে, তার আনুগত্য করে, আল্লাহ রসূলের আনুগত্য করে যেন আমরা সুখী হতে পারি, ভালোবাসার অধিকারী হতে পারি, ভালোবাসার দাবি করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।